প্রথম দেখার কাঁদে ইয়ো তুই মারলি যে মিশক, না বাবা না ভাবিস না ইয়ো গো ধনী লহি যে দুর্গ, সত্যি তুই যে আমার ভবি জানিলি গো মনে, তুই ছাড়া ইয়ো গো ধনী আর কে বা জানে, কাছে আই নয় ইয়ো গো ধনী, কাছে আই নয় ইয়ো গো ধনী বলবো কথাটা, না বাবা না তুই হিলাই দিলি গো সজনি তোর নরম দেবটা ইয়ো তোর কাছে দেবটা, ডিজে ডিজে আনন্দ, ডিজে ডিজে আনন্দ, ডিজে ডিজে আনন্দ, ও বা Anand Babu. DJ, DJ, Anand.